শোনেন শোনেন ভক্তগণে, শোনেন দিয়া মন। মিথুদাসী কিছু কথা আমায় করে গেছেন দান, একে একে জবাব দিব আমি ভক্তের এই আসরে। আসেন যত জ্ঞানী জনে শুনবেন এই সভাতে, মিঠুদাসী উনি মায়ের ভূমিকায় থেকে আমাকে পিতার ভূমিকায় রেখে কিছু কথা জিজ্ঞাসা করেছেন বা একটি গান গেয়েছেন। গানটি হল স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। সুন্দর কথা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, এই কথাটা একেবারে মিথ্যা কথা। মায়ের স্বার্থ নাই। এখানে যে সকল মায়েরা আছে সবাই কিন্তু জবাব দেবেন, একটি ছেলে হয়েছে, ছেলেটা বড় হবে, লেখাপড়া শিখবে, ভালো একটা চাকরি পাবে, সুন্দর একটা বউ আনবে ঘরে, বৌমা ভালো ভালো রান্না করে দেবে, রান্না করার পর বলবে মা তুমি খেতে এসো, ভাত বেড়েছি, বৌমা ভাতের থালা এনে সামনে দেবে, পাশে বসে তালপাতার পাখা দিয়ে বাতাস করবে, শাশুড়ি মা বসে বসে খাবে, তার ফাঁকে গিয়ে বৌমা বিছানা করে আসবে, পান সাজিয়ে আসবে, শাশুড়ি মা সেবার পরে একটু পান খেয়ে তিনি বিছানায় শয্যায় যাবেন, শয়ন করবেন। এহেন আশা কোন মায়ের না থাকে যে সন্তানের কাছ থেকে এহেন আশাকে না করে বলতে পারেন? সবাই করে। তা উনি বলছে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, সম্পূর্ণ মিথ্যা কথা না, এটা ডাহা মিথ্যা কথা। আসলে উনি কিছু জানে না, ছোটবেলার থেকে শুনে এসেছি প্রত্যেক শিল্পীর মুখে খালি মায়ের গান, মায়ের গান, মায়ের গান। আচ্ছা মা তোমরা কি মা হইছো, একা একা হইছো, একটু হাত তুইলা কবা, সাথে কি বাবারে লাগে নাই? বাবারে ছাড়া কোনো নারী কোনো বেটি মা হইতে পারছো তোমরা? পারো নাই। আহারে কয়ে মায়ের দুধের শক্তি, হ্যাঁ হবে তো, ওই দুধটা কেডা পাঠাইছে, কে দেছে? আমার পিতার পরশুচতি মাতৃ অঙ্গে না পড়তো, মা দুধটা পাইতো কোথায়? আকাশ থেকে লাভ দিয়ে পড়তো নাকি? পাইতো কোথায়? পিতার পরশে মাতৃ স্থানে দুগ্ধের সৃষ্টি হয়েছে, তা না হলে হতো না। এই কোথাও পালাবা না, কিন্তু ভদ্রলোকের বেটির মতো এখানে এসে বসো, আসো, ছাড়াছাড়ি নাই। আমি এখানে সাদা মনে গান গাইতে আইছি এই মঞ্চে, কেটা তোমার এই প্রশ্ন করতে কইছে, যুদ্ধ করতে কইছে, বসো এখানে। আর নাই আজকে এলে কবর দিয়ে তার ঠুয়ে যাবো ইন্ডিয়া, মানুষ চেন নাই। হ্যাঁ যাই হোক, অনেক কথা আমার সঙ্গীতের মাধ্যমে আমি বলছি, আপনারা শ্রবণ করুন। ওরে পিতা ছাড়া মাতৃ বুকে দুগ্ধ আসে না, আসে নাকি? পিতার পরশ না পেলে মাতৃ বুকে কখনো দুগ্ধ আসে? কেউ বলতে পারবে পৃথিবীর বুকে, তাহলে গান বাদ্য ছেড়ে দেব। আমি কথা দিচ্ছি বিশ্বের বুকে, গান বাদ্য ছেড়ে দেব। ওরে পিতা ছাড়া মাতৃবুকে দুগ্ধ আসে না, সেই পিতাকে কেন তোমরা স্মরণ করো না? পিতার পরশ বিনা মাতৃ গর্ভে সন্তান আসে না, পিতার পরশ বিনা মাতৃ স্থানে দুগ্ধ আসে না। ওরে পিতা ছাড়া মাতৃ গর্ভে সন্তান আসে না, সেই পিতাকে কেন তোমরা স্মরণ করো না? পিতা ছাড়া মাতৃ গর্ভে সন্তান আসে না, সেই পিতাকে কেন তোমরা স্মরণ করো না? পিতার পরশ বিনা মাতৃ বুকে দুগ্ধ আসে না, পিতার পরশ বিনা মাতৃ বুকে দুগ্ধ আসে না। তোমরা স্মরণ করো না? পিতার পরশবীর নাম মাতৃ বুকে দুগ্ধ আসে না, পিতার পরশবীর নাম মাতৃ বুকে দুগ্ধ আসে না। জয় জয় পিতা মাতা প্রবলন্দে একবার হরি হরি বল, হরি বল হরি বল। তাই মহাজন বলছেন, ওরে মায়ের যত্ন করো তোমরা প্রতি সপ্তাহে তিনবার, মায়ের যত্ন আমরা প্রত্যেকটি মানুষ সপ্তাহে তিনবার চারবার পাঁচবার ছবার সাতবারও করি। কি করি? নখ কাটি, দাড়ি কাটি, চুল কাটি, ভুরু ফেলাপ করি, গায়ে সাবান মাখি, শ্যাম্পু মাখি, কত রকমের সেন্ট মাখি, এটা মায়ের যত্ন করা হচ্ছে। পিতা ভেতরে দেহের মধ্যে, পিতার যত্ন কি কেউ একবারও করি মাসে? একটু হাত তুলে বলবেন, আছেন কোনো মহাজন যে আমি পিতার যত্ন করি? পিতার যত্ন করলে কি হয় জানেন? শুনেন, আমি গানের ভাষায় বলবো। মায়ের যত্ন করো তোমরা প্রতি সপ্তাহে তিনবার, পিতার যত্ন করো কি তোমরা মাসে দেহে একবার, পিতার যত্ন করলে পরে কি হয়, কিভাবে করতে হয়? এই ব্রহ্ম বস্তু পিতৃসত্তা যে বস্তুটা আছে, ওই বস্তুটা ধরে রাখতে লাগে, নিজেকে অটুট রাখতে লাগে। নিজেকে অটুট বা সংযত রাখলে এই দেহটা ষাটের জায়গায় আসি একশো একশো বিশ বছর পৃথিবীর বুকে বাঁচতে সক্ষম হয়। আর পিতার যত্ন না করলে, ব্রহ্মচর্যকে রক্ষা না করলে সেই মানুষটা চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে পৃথিবীর দিকে হারিয়ে যায়, বেঁচে থাকে না। পরিষ্কার কথা, বাউল তত্ত্ব যারা শুনছেন তারা মন দিয়ে শুনবেন, এই কথাগুলি হচ্ছে মানুষ বাঁচার কথা। পৃথিবীর মানুষ বেঁচে থাক, আনন্দ করুক, আমার মতো কেউ শুকনো কিশমিশ হবেন না। অল্প বয়সে এই দেহটাকে চালাবার পদ্ধতি শিখি নাই বলে অল্প বয়সে শুকনা কিশমিশ হয়ে গেছি, আমার মতো কিশমিশ কেউ হবেন না। হরি বল হরি বল। ওরে মায়ের যত্ন করো তোমরা প্রতি সপ্তাহে তিনবার, পিতার যত্ন করো কি তোমরা মাসেতে একবার। ও মানুষ, ওরে পিতার যত্ন না করিলে, ওরে পিতার যত্ন না করিলে হে দেহেতে শক্তি পাবে না। পিতার পরশ বিনা মাতৃভূমি দুগ্ধ আসে না, পিতার পরশ বিনা মাতৃভূমি দুগ্ধ আসে না। গানের ভাষায় বলা হয়েছে, পিতা স্বর্গ পিতা ধর্ম সর্বশাস্ত্রে কয়, সেই পিতাকে যত্ন করলে আয়ু বৃদ্ধি পায়। পিতা স্বর্গ পিতা ধর্ম সর্বশাস্ত্রে কয়, ওর সেই পিতাকে যত্ন করলে আয়ু বৃদ্ধি পায়। বাউল সুখ মাতাই পিতার যত্ন করতে পারলো না, সত্যি কথা পিতার যত্ন কেমন ভাবে করতে হয় আমি শিখতে পারি নাই। আপনারা আপনারা শিখেছেন শিক্ষিত সমাজ, আপনারা পিতাকে যত্ন করবেন, এই পৃথিবীকে অনেকদিন বেঁচে থাকবেন পৃথিবীর বুকে, এটুকু আমি আশা রাখি। বাউল সুখ মাতাই পিতার যত্ন করতে পারল না, বাউল সুখ মাতাই পিতার যত্ন করতে পারল না, পিতার পরশ বিনা মাতৃভূমি দুগ্ধ আসে না, পিতার পরশ বিনা মাতৃভূমি দুগ্ধ আসে না। পিতা ছাড়া মাতৃগর্ভে সন্তান আসে না, সেই পিতাকে কেন তোমরা স্মরণ করো না। পিতা ছাড়া মাতৃগর্ভে সন্তান আসে না, সেই পিতাকে কেন তোমরা স্মরণ করো না। জেলে খালি মা মা করো না, পিতাকে যদি সঠিকভাবে যত্ন করা যায় মায়ের যত্ন অটোমেটিক হয়ে যায়, এতে ভুল থাকে না, এটা সঠিক কথা। দেহের বীজ যদি শক্ত থাকে উপর এমনি ভালো থাকবে, নতুন করে সাবান সোডা লাগাতে হবে না। যাই হোক, ওকে আরো কিছু বলবার আছে, আপনারা ধৈর্য ধরে শুনুন একটু, আর বেশি সময় নেব না, পাঁচ মিনিটের সময়। হরি বল হরি বল হরি বল। জীবন ভর উল্টা কথা কইয়া আইছে বুঝছেন না, আমি দর্জনারে কইয়া যাই পুরুষের সম্মান দিছে গো লোক সাই, ওই আমার গো লোক সাই। তাই নাকি? আমি দশজনারে বইলা যাই মায়ের সমতুল্য ভবি কিছুই নাই, ভবি কিছুই নাই। এখনো তুমি সোজা পথে চলো, তা নাহলে কপালে দুঃখ আছে, সত্যি বলছি তাই বুঝি? হ্যাঁ, আজকে তোমার এনে শেষ করুন, তারপর যাবো, দেখা যাক কার কপালে দুঃখ আছে। ঠিক আছে, চলো রেডি, চ্যালেঞ্জ তোমার সাথে চ্যালেঞ্জ আজকে। আমি দর্শনারে কইয়া যাই, আমি দর্শনারে কইয়া যাই পুরুষের সম্মান দিছে গোহ লোক সাই, আমার গোহ লোকের সাই। বাবা না থাকিলে ভাবে আন্ত তোমাকে ভাবে আন্ত তোমাকে যদি বাবা না থাকতো ওনার মাইকে ওনার একা একা আনতে পারতো না কি এরকম কইরা কোলে কইরা লম্বা চওড়া ভাষণ দাও পত্রিকা বাবা না থাকিলে ভবে আন্ত তোমাইকে ভবে আন্ত তোমাইকে ছোট্ট বেলায় লালন পালন করছে তোমাইকে বলো করছে তোমাইকে আর একটা কথা কমু কও কও বাবা না থাকিলে ওরে বাবা না থাকিলে মায়ে দুঃখ পাইত কই ও মায়ে দুঃখ পাইত কই তাই বুঝি বন্ধন আরি পাইলে তোমায় মাইরা করব সই তোমায় মাইরা করব সই দশজন আরে কইহা যাই আমি দশজন আরে কইহা যাই পুরুষের সম্মান দেশে গোহ লোক সাই আমার গোহ লোকের সাই আমি দশ জনারে বইলা যাই মায়ের সমতুল্য ভাবি কিছুই নাই ভাবি কিছুই নাই পুরুষের নয় গুণ দেশে না আমার গোলক সাই হাই রে আমার গোলক সাই তাই নাকি গো নারীর হলো দশ গুণ পুরুষ তোমার জানা নাই পুরুষ তোমার জানা নাই আমি মানলাম নারীর দশ গুণ শক্তি পুরুষের নয় গুণ দশ গুণ শক্তি থাকলে কি হবে পাঁচ গুণও কাজে লাগাইতে পারে না বুদ্ধি নাই আর আমাকে নয় গুণ আছে চার নাম ৩৬ গুণ কাজে লাগাই পুরুষের নয় গুণ দেশে না আমারে গোলক সাই হাই রে আমারে গোলক সাই নারীর হলো দশ গুণ পুরুষ তোমার জানা নাই পুরুষ তোমার জানা নাই এই দশ গুণ রে আমি ২০ গুণ খাটাইতে পারি খাটাই না কেন যেন ইচ্ছা কইরা কেন তোমাদের ভালোবাসি শ্রদ্ধা করি তাই মাথায় রাখে বুঝলে ওরে আমার সোনার চাল পিতলা গুগু রে তাহলে শোনো ভালো কইরা পুরুষ বিয়া না করিলে নারীর উপায় নাই হাই রে নারীর উপায় নাই কথার কথা কোথায় নিয়ে ঠেকায় দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রাধার পদ ধারণ করেছিল কেন করছে শ্রীকৃষ্ণ ভগবান দয়াল শ্রীহরি তিনি বুদ্ধিমান রাধা ছিল অবুজ নিজ না বুঝে মান কইরা নিজে লস করছে হ্যাঁ শ্রীকৃষ্ণ দেখলেন যে না নারী তো অবলা জাত তাই ওরে মান ভাঙাইতে লাগে আমি যদি ছোট হই তাতে ক্ষতি নাই তাই কিন্তু রাধার চরণ ধরে তার মান ভাঙিয়েছে এতে অপরাধের কিছু নাই তাই তোমাদের জ্ঞান হওয়া উচিত তাই নাকি আচ্ছা এই কলিযুগে কি বাবারা মায়েদের পায়ে ধরে না একটু যদি মান করি সোনা আর কিছু কব না তুমি বাড়ি আসো গো বাড়ি আসো কয় না নাকি একটু আপনারাই কম দেখি ওইটা কয় সংসারকে বাঁচিয়ে রাখার জন্য আর কিছু না যাতে অধপতনে না যায় বুঝছে নেবেন কথা এর থেকে বেশি কমু না ঠিক আছে আমি দশ জন আরে কইয়া যাই পুরুষের সম্মান দিছেন গোহ লোক সাই আমার গোহ লোক সাই আমি দশ জন আরে বইলা যাই মায়ের সমতুল্য ভাবে কিছুই নাই ভাবে কিছুই নাই Thank you. তোমার মতো একজন নারী রাঁধে আমার ভাত, হাইরে রাঁধে আমার ভাত। আমার কর্তব্য, ওর বাবাই যখন আমারে দিছিল কইছে বাবা সুকুমার তুমি আমার মিঠুরে দেখ কত অবুজ বোঝে না কিছু, তাই ওরে ভুল ভ্রান্তি সংশোধন কইরা ভালোভাবে রাখ কষ্ট না পায়, সারা জীবন তোমায় এটাই কষ্ট পাইছে, এটা দিলীপ দাসের কথা। হ্যাঁ, তাই তোমারে ভালোভাবে রাখার চেষ্টা করি, তাকে অপমান করি নাই, তাকে যোগ্য সম্মানে রেখে তোমাকে কোনো কষ্ট দেই না। তোমার মতো একজন নারী রাঁধে আমার ভাত, হাইরে রাঁধে আমার ভাত। বাড়ি দিয়া বাড়ি দিয়া আমি পাউটি পাই, হাইরে আমি পাউটি পাই। তোমার মায়ের পাউকে তুমি একদিন দেবো নাই, বলো একদিন দেবো নাই। হ্যাঁ, মা হয়ে গেছে, তার কোমরে ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, তাকে একটু মেসেজ করে দিলে মা ভালো থাকবে, এটা সন্তানের কর্তব্য। কিন্তু বর্তমান স্থিতির কর্তব্য কি জানেন, দরজা বন্ধ কইরা সিরিয়াল দেখবে, স্বামী চাকরির থেকে আইসে অফিস থেকে আইসে, দরজা খোলার সময় নাই, অ্যাড দেবে তারপর দরজা খুলবে, সিরিয়াল চলাকালীন দরজা খুলবে না। এই নারীর কি করতে হয়, নারী দিয়া বাড়ি দিয়া আমি পাউটি পাই, হাইরে আমি পাউটি পাই। আস্তে, কথা না বলে পারছি না। উনি কি বললেন, সিরিয়াল দেখে নাকি ভাত দেওয়ার সময় নাই? আচ্ছা, এই যে আমরা ওনাদের ঘরে আইছি বলে কি আমরা কি দাসীবাদী নাকি, যখন যা বলবে তাই করতে হবে? এই যে উনি বললেন নারী দিয়া বাড়ি দিয়া আমি পাউটি পাই, এই যে পাটা টিপে দিই, এটা আমার কর্তব্য। কেন, উনি আমার স্বামী, উনি যদি অসুস্থ হয় পা আমি টিপে দিতেই পারি, যদি আমি অসুস্থ হই উনি কি আমার পা টিপে দিতে পারে না? অবশ্যই দিতে পারে নাকি, তার জন্য কেউ ছোট হয় না। কথার বেলায় ষোলো আনা, সিরিয়াল দেখা ছাড়ে না। আমি দশজনারে কই হাজাই, পুরুষের সম্মান দিছে গোহলক সাই, আমার গোহলক সাই। আমি দশজনারে কইলা যাই, মায়ের সমতুল্য ভাবে কিছুই নাই, ভাবে কিছুই নাই। সত্য কথা আর একখানা বলবো, আর সময় নেব না, যেটা 500 বছর 1000 বছর আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। স্ত্রী স্বর্গেতে থাকে স্বামীর পায়ের তলায়, হাইরে স্বামীর পায়ের তলায়। সত্যি কথা, মাকে দুঃখ দিয়া যদি কেউ তীর্থে যায় 101টা পাপ জড়াই আসবে। পিতা মাতাকে কষ্ট দিয়ে তীর্থে যাওয়াটা অনুচিত, অন্যায়, কেউ করবেন না। আমি ভুল করছি, আপনারা করবেন না। স্ত্রী স্বর্গেতে থাকে স্বামীর পায়ের তলায়, হাইরে স্বামীর পায়ের তলায়। সত্য কথা বলবো, 500-1000 বছর আগেও যা ছিল এখনো আছে, পরেও থাকবে। কথাটা ভালো করে সবাই শুনবেন, মা যতই প্রভাবশালী হোক না কেন, পিতার নিচে সব সময়। তাই মহাজন কি বলছেন, মায়ের বড় হয়ে বাবা আছে ওরে থাকবে চিরদিন। কে শুনিতে পারে বলো মা, মায়ের দুধির ঋণ যেমন শোধ করা যায় না, পিতার যে অংশগুলি, পিতার যে কারিকর্য, পিতার যে অবদান, এটা কখনো শোধ করা যায় না। সারা জীবন পিতা উপরে থেকে এসে থাকবে। শুনলে ভালো করে, মায়ের বড় হয়ে বাবা আসে চিরদিন, আরে থাকবে চিরদিন। শোধ করা যায় না, পিতৃঋণও কখনো শোধ করা যায় না। তাই মহাজন বলছে, আমি দশজনারে কইহা যাই, আমি দশজনারে কইহা যাই, মাতা পিতা সমতুল্য কিছুই নাই, ভাবে কিছুই নাই, দশজনারে বইলা যাই, মাতা পিতার সমতুল্য কিছুই নাই, ভাবে কিছুই নাই, দশজনারে কইহা যাই, পিতা মাতা সমতুল্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিতা মাতার প্রতি ভক্তি রাখবেন, এই প্রার্থনা সকল বিশ্ব মানব জাতির চরণে রয়েছে।